ইসলামে তালাক দেওয়াটাকে সহজ করে নাই। তালাক দেওয়ার জন্য প্রথমে বলেছে আগে স্বামীকে বলা হয়েছে তুমি তাকে শাসন করো, বুঝাও, তাতে কাজ না হলে হাকামান মিনা হালি হাকামান হালিহা, স্বামীর পক্ষ থেকে একজন, স্ত্রীর পক্ষ থেকে একজন বিচারক বসাও, তাতে কাজ না হলে এক তালাক দাও, এক তালাক দিয়ে রেখে দাও, এক মাস চলে যাক, এর মধ্যে ঠিক হয়ে গেল রুজু করো, বিয়ে লাগবে না, রুজু করা যাবে, এইরকম সিস্টেমরই তালাক দিতে বলা হয়েছে। এই সব রাস্তা অতিক্রম করে যখন কেউ তালাক দিবে, তারপরে আর প্রথম ওই যে স্বামী যে তালাক দিল সে আর বিয়ে করতে পারবে না। হ্যাঁ, যদি এরপরে সে ইদ্দাত শেষ করে অন্য জায়গায় বিয়ে বসে, বিয়ে বসার পরে সে কোনো কারণে মারা যায় বা তালাক দেয়, তারপরে প্রথম স্বামী বিয়ে করতে পারবে, এটা বলা হয়েছে জায়েজের সুরত। কিন্তু এটাকে নিয়ে গেছে হিলে করতে হবে, ফতোয়া চাইলে কে হিলে করতে হবে, আল্লাহ রাসূল কঠোরভাবে বলেছেন এই হিলা করা গুনাহে কাবীরা। আমার গ্রামে এক মৌলবি সাহেব তার কাছে গেছে মাসলা নিয়ে, সে বলল যে হিলা করতে হবে, আর হিলা করবে কে দিয়ে, ওই লোকটা বলে শুধু আপনিই করেন, করছে হিলা, হিলা বিয়ে করলো, এখন হিলা বিয়ে করার পরে লোকেরা তার নামাজ পড়ে না। তো তখন আমার চাচা আবার ছিল গ্রামের সালিস, উনি ধরে এটা দেশে আশিদররা মারছে, হালাল করে দিল, এখন সবাই এখন তাকে দাওয়াত দাও মিলাদ পড়াইয়া দেয় তারা। এই যে অবস্থাটা, আমি চাচাকে বললাম তুমি এই কাজটা না জায়েজ কাজ করেছো, এক তো ও হারাম কাজ করেছে আর দুই নম্বরে আপনি এই কাজটা করেছেন, চাচা মারা গেছে ওই লোকটা এখনো আছে। তো যাই হোক, এই যে হিলা করা এগুলো হারাম, হিলা বিবাহ করা হারাম, বাকি করলে তারপর হয়ে যাবে হালাল, সে ভিন্ন বিষয়। এরকম ভাবে পেশাব থেকে পবিত্র না হওয়া, এটা গুনাহে কাবীরা 36 নম্বর, পেশাব থেকে পবিত্র না হওয়া প্রত্যেকের হাদিস আছে। 38 নম্বর, দুনিয়ার জ্ঞান অর্জন করা, দিনী দুনিয়ার জন্য দিনী জ্ঞান অর্জন করা, দুনিয়া অর্জন করার জন্য কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা, এটাও একটা গুনাহে কাবীরা। এরপরে 39 নম্বর, আমানতের খেয়ানত করা, কারো কাছে আমানত রাখলেও খেয়ানত করা। 40 নম্বর, খোটা দেওয়া, কারো কোনো উপকার করে খোটা দেওয়া গুনাহে কাবীরা। 41 নম্বর, তাকদীরে অবিশ্বাস করা, এগুলো বিস্তারিত আলোচনা আছে, আমি শুধু নামগুলো বলে যাচ্ছি। এরপরে 42 নম্বর, মানুষের গোপনীয় বিষয়ে শোনা, গোপন বিষয়ে কান লাগাইয়া শোনা, আড়ি পাতা, দোষ গোপন দোষ খুঁজে বের করা, এটা জায়েজ না, এটা গুনাহে কাবীরা। এরপর 43 নম্বর, চগুল খুরি করা, একজনের কথা আরেকজনের কাছে বলা, তারটা আরেকজনের কাছে বলা গন্ডগোল লাগাবার জন্য, এটা গুনাহে কাবীরা, চগুল খুরি করা, 43 নম্বর। এরপরে 44 নম্বর, অন্যায়ভাবে কোনো মুসলমানকে অভিশাপ দেওয়া, লানত দেওয়া, এটাও গুনাহে কাবীরা। 45 নম্বর, ওয়াদা খেলাফ করা, এটা গুনাহে কাবীরা। 46 নম্বর, গণকের কথায় বিশ্বাস করা, ওই যে গণক টিয়া পাখি হাত গোনায় ওদের কথা বিশ্বাস করা, গুনাহে কাবীরা। 47, স্বামী স্ত্রীর পরস্পর অধিকার খর্ব করা, স্বামীর স্ত্রীর অধিকার আদায় না করা, স্ত্রীর স্বামীর অধিকার আদায় না করা, এগুলো গুনাহে কাবীরা। এরকমভাবে গুনাহে কাবীরা। 48 নম্বর, ছবি, প্রাণীর ছবি অঙ্কন করা, এটা গুনাহে কাবীরা। এর কিয়ামতের দিবসেদেরকে বলা হবে তুমি ছবি তৈরি করেছো, এবার রুহু দাও। 49 নম্বর, উচ্চস্বরে বিলাপ করা, ওই যে মানুষ মারা গেলে যে কি করে ক্রন্দন করে, বুক চাপড়ায়, এটা গুনাহে কাবীরা। হ্যাঁ, এমনি চোখে পানি আসা এটা না জায়েজ না, অন্তরে ব্যথা ব্যথিত হওয়া এটা গুনাহে কাবীরা না, এটা জায়েজ আছে, বরং এটা ভালো, কারণ এটা মানুষের অন্তরে দয়া আছে, মায়া আছে, এটা প্রকাশ পায়। কিন্তু এটা দ্বারা বুক চাপড়ানো, এরপরে মুখে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা, এগুলো গুনাহে কাবীরা। এরপরে বিদ্রোহ করা, দম্ভ অহংকার করা, এগুলো গুনাহে কাবীরা। বাগাওয়াত বলে বিদ্রোহ, যেটা ইসলামী হুকুমত বিরুদ্ধে বাগাওয়াত করা। 51 নম্বর, দাস দাসী ও দুর্বল শ্রেণীর মানুষ এবং জীবজন্তুর সাথে নিষ্ঠুর আচরণ করা। দাস দাসীকে শহরে কি করে এখন এই যে বিভিন্ন জিনিস পোড়া দিয়ে তারপর পিঠে দাগ দেয়, নির্যাতন করে কাজের ছেলেদেরকে, কাজের মেয়েদেরকে, এগুলো গুনাহে কাবীরা। এরকম ভাবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া, এটা গুনাহে কাবীরা। শহরে আপনার রাস্তার পাশে বাড়ি আছে, উপর থেকে ময়লা ফালাইলো, কারো গায়ে পড়লো, মাথায় পড়লো, এগুলো গুনাহে কাবীরা। মুসলমানদের কষ্ট দেওয়া, গালিগালাজ করা, 53 নম্বর, গুনাহে কাবীরা। এরপরে 54 নম্বর, সৎ এবং খোদাবের লোকদেরকে কষ্ট দেওয়া, আল্লাহ লোকদেরকে কষ্ট দেওয়া, গুনাহে কাবীরা। 55 নম্বর, অহংকার প্রদর্শনার্থে টাকনুর নিচে পোশাক পরা, গুনাহে কাবীরা। প্যান্ট পরা, এভাবে লুঙ্গি পরা, গুনাহে কাবীরা। টাকনু গিয়ে নিচে অহংকার করে, এমনি পড়ে গেলে এটা গুনাহে কাবীরা না, কিন্তু অহংকার করে পরা গুনাহে কাবীরা। 56 নম্বর, পুরুষের স্বর্ণ এবং রেশম ব্যবহার করা, গুনাহে কাবীরা। 57 নম্বর, মরিবের কাছ থেকে গোলামের পালায়ন করা, এটা গুনাহে কাবীরা। 58 নম্বর, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জন্তু জবাই করা, পশু জবাই করা, মাজারের নামে, পীরের নামে পশু জবাই করা, গুনাহে কাবীরা। 59 নম্বর, জেনে শুনে নিজেকে পিতা ছাড়া অন্যের সন্তান পরিচয় দেওয়া, আমার বাবা মুখে, এরকম পরিচয়, গুনাহে কাবীরা। 60 নম্বর, তর্ক বিতর্কের মাধ্যমে সত্যের বিরোধিতা করা, হকের বিরোধিতা করা, নিজের পক্ষ জিতাবার জন্য হক বুঝে এরপরও বিরোধিতা করে, কি জন্য, নিজের দলের বিরুদ্ধে গেছে এই জন্য। 61 নম্বর, উদ্বৃত্ত পানি অপরকে ব্যবহার করতে না দেওয়া, পানি ব্যাপার যেখানে আছে, সেচের পানি ব্যবস্থা আছে। 62 নম্বর, মাপে ওজনে কম দেওয়া। 63 নম্বর, আল্লাহর আজব দাদব সম্পর্কে উদাসীন হওয়া, 64 নাম্বার আল্লাহর রহমত থেকে নৈরাস হওয়া, অন্যায় করুক পাপ করুক নৈরাস হওয়া, যাবে না তওবা করলে মাফ করবে বিশ্বাস রাখা। 65 নাম্বার বিনা ওজরে জামাতে নামাজ ত্যাগ করা। 66 নাম্বার বিনা ওজরে জুমা এবং জামাত ত্যাগ করা। 67 নাম্বার ওসিয়াতের মাধ্যমে কোন উত্তরাধিকারীকে বঞ্চিত করা, ওসিয়াত করে দিল সব এক ছেলেকে দিয়ে দাও, অন্য মেয়েদেরকে বঞ্চিত করো, এটা সবাই করে, মেয়েদেরকে বঞ্চিত করে, এটা গুনাহ কাবীরা। 68 নাম্বার ধোকাবাজি ও প্রতারণা করা। 69 নাম্বার মুসলমানদের গোপনীয় বিষয় ফাঁস করে দেওয়া। 70 নাম্বার সাহাবীদের কাউকে গালিগালাজ করা। এইগুলো গুনাহে কাবীরা। এই কয়েকজন মোমেন আলোচনা করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।